السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا জেনেছি জাকাত হচ্ছে আল্লাহর হক, আল্লাহর মাল। এই জাকাত ছাড়া কি অন্য কিছু দান করতে হবে না? শুধু জাকাত দিলেই যথেষ্ট? জাকাত তো আল্লাহর হক দিতেই হবে, ফরজ, কিন্তু তাছাড়াও নফল হক আছে, গরিব মিসকিনের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, তা আপনাকে আদায় করতে হবে। মাল আল্লাহ, তাকে যেমন বড়লোকের, তাতে যেমন বড়লোকের হক আছে, তেমনি আছে গরিবের। ধনী মানুষ যে জাকাত গরিবকে দেয় তা তার অনুগ্রহ বা এহসানি নয়, এটা জেনে রাখতে হবে, বরং এটা তার জন্য দেওয়া ফরজ বা আল্লাহর হক। কিন্তু এছাড়াও নফল হিসাবে দান করা তার কর্তব্য, আর সেটাই হবে তার অনুগ্রহ প্রকাশ ও এহসানি করা। বলা বাহুল্য, যদিও আলু পেঁয়াজ প্রভৃতি সবজিতে কত জাকাত আছে? আলুতে কত জাকাত লাগে? আলু তো, আলু পেঁয়াজে জাকাত নেই, তা বলে কি দান করতে হবে না? দান করতে হবে, দান করুন, তার থেকে দান করুন, আলু দান করুন। মাশাআল্লাহ, আমাদের দেশে বিশাল বিশাল এলাকা জুড়ে খালি আলু আর আলু, পেঁয়াজ আর পেঁয়াজ, তো তারা দানও করে, বস্তা বস্তা করে দান করে মাদ্রাসায়। আমাদের দেশে দেখেছি মাদ্রাসা ছেলেরা প্রায় হাফ বছর চলে ওই দান করা আলু দিয়েই, তারা আলু ভাত খায়। আর আলু এত, যে আলু এত খায় যে আলুর ছাল, যে আলুর ছালগুলো তো ছিলা হয় না, ওই কাটা ছাল অবস্থাতেই রান্না করা হয়। এই আলুর ছালগুলো কোথায় দেখা যায় জানেন? কোথায়? বাথরুমের, কোথায়? বাথরুমে, সেই বাইরে গিয়ে সেই চেম্বারের বাইরে যে পাইপটা থাকে না, ওই পাইপে ধারে গিয়ে দেখবেন সব আলুর ছাল। আল্লাহ আনুষ্ঠান, মাদ্রাসার যে অবস্থা, দুরবস্থা। তো আলুর ছাল আপনি দেখতে পাবেন বাথরুমের চেম্বারের বাইরে, যেখানে পাইপে বাড়তি পানিটা পড়ে সেখানে আলুর ছালগুলো ভেসে ভেসে। আউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, তো এ হলো মোট কথা। আপনি সবজি আপনি লাগাবেন, আপনি চাষ করবেন, তার থেকেও আপনি দান করুন আল্লাহর রাস্তায়। এবার একটা এমন একটা দানের কথা বলবো যে দানের স্বভাবটা আপনার লম্বা সময় ধরে পেতে থাকবেন, সেটাকে কি বলে? সাদকায়ে জারিয়া। এই যে দেখেন মসজিদে আপনার কোরআন রয়েছে, মসজিদে কোরআনের জন্য কি সুন্দর একটা বানানো আছে, বক্স আছে। এই যে মসজিদে ফ্রিজ দিয়েছে, কেউ এসি দিয়েছে, কিংবা একজনই দিয়েছে। এই যে এটা দাওয়াতের জন্য একজন তৈরি করে দিয়েছে, বা কেউ দিয়েছে। তো এই যে আমরা ব্যবহার করছি, এই যে মুসল্লি এসে কোরআন পড়বে, আল্লাহর কালাম পড়বে, কেউ দিয়েছে, দান করেছে, সব পাবে না? পাবে না। যদ্দিন পড়বে তদ্দিন সব পেতে থাকবে। এই টেবিলের উপরে যদ্দিন আমরা আল্লাহর দিনের কথা শোনাবো, এই টেবিলওয়ালা কি পাবে? সব পেতে থাকবে। এই যে এক ভাই আমাকে এটা এনে দিলেন, ইনশাআল্লাহ যদ্দিন এটা চলবে আমার কাছে তদ্দিন তিনি সব পেতে থাকবেন। কারণ এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া, প্রবহমান সাদকা, যার সওয়াব জারি থাকে। শেষ হবে কখন? যখন যে মসজিদটা বানিয়ে সাদকায়ে জারিয়া, তাই না? মাদ্রাসা করে দিয়েছেন সাদকায়ে জারিয়া, মাদ্রাসার জন্য জমি দান করলেন, মসজিদের জন্য জমি দান করলেন, আল্লাহু আকবার, সাদকায়ে জারিয়া। জমি তার নষ্ট হবে না, তাই না? মসজিদ হয়তো ভেঙে যাবে, কিন্তু মসজিদের জন্য যে জায়গাটা দিয়েছেন সেই জায়গাটা আপনার থেকে যাবে, সেই জায়গাটার জন্য আপনি কেয়ামত পর্যন্ত সওয়াব পাবেন, তাই না? আল্লাহু আকবার, জমি দান করা তো বিশাল সওয়াব। আর আপনারা জানেন যে বাগান দান করলে কেয়ামতে আল্লাহ আকবর বাগান পাবেন, খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছ, সব অনেক কিছু আপনারা শুনেছেন এবং আরো পরবর্তীতে শুনবেন ইনশাআল্লাহ দান করার মাহাত্ম্য ব্যাপারে। তো সাদাকায়ে জারিয়া এমন যার স্বভাব প্রচলিত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটো হাদিস বলবো শেষ করে দেবো। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মুসলিম শরীফের হাদিস, মানুষ মারা গেলে তার আমল বন্ধ, তাই না? অবশ্য নবী আম্বিয়াদের ব্যাপারে আছে যে তারা কবরে নামাজ পড়েন, কিন্তু আম আদমি, আম মানুষের জন্য এ কথা নেই, তাদের আমল কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু আমলের সওয়াব বজায় থাকে, জারি থাকে, মানে কবরে থেকেও সে আমলের সওয়াব পেতে থাকে। কিসের সওয়াব পাবে? তিনটে জিনিস, সাদাকায়ে জারিয়া, এমন সাদাকা যে নিজে করে গেছে, মসজিদ বানিয়ে গেছে, মাদ্রাসা বানিয়ে গেছে, হাসপাতাল বানিয়ে গেছে, জায়গা দিয়ে দান করে গেছে, তো চলতে থাকবে। একটা কথা খেয়াল করলেন, মাদ্রাসা বানিয়ে দেওয়া, মসজিদে বানিয়ে দেওয়া, মসজিদ বানিয়ে দেওয়া আর মসজিদের জন্য জায়গা দেওয়া কোনটা বেশি স্বভাব হবে? জায়গা, জায়গা নষ্ট হয় না, কিন্তু মসজিদ 50-60-70-100 বছর পর নষ্ট ধ্বংস হয়ে যাবে, কিন্তু জায়গাটা থেকেই যাবে। এই জন্য জায়গা দেওয়াটা হচ্ছে বেশি সাদকায় জারি আপনার কেমন পূর্ণ থেকে, আল্লাহ আকবর। বেশ, তাহলে সাদকায় জারিয়া করে যান, আপনার থেকে যাবে। অবশ্য যদি আপনার ছেলেরা করে তাহলে আপনার নামে করলো, সেটাও আপনি পাবেন। একটা কল করে দিলেন, একটা কুঁয়ো করে দিলেন, পানি তুলতে থাকলো, খেতে থাকলো, সাদকায় জারিয়া হতে থাকলো। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম ছেড়ে গেল যে ইলম দ্বারা মানুষ পরের পর পরের পর পরের পর উপকৃত হতে থাকলো। এই যে আমরা ছাড়ছি ভিডিওতে, এই ভিডিও করছি, ইউটিউবে ছাড়ছি, জানি না ইউটিউবে কতদিন থাকবে, যতদিন থাকবে ইনশাল্লাহ সব পাবো না, পাবো না। আর আপনারা হাজির হয়েছেন এই জিক্রের মধ্যে, সব পাবেন না। আপনারা না থাকলে আমি বুকতেই পারতাম না, পারতাম কোথায় বলতাম, ফাঁকা মাঠে তো গুলিশেরা হয় না, তাই না? তো আপনাদের সব আছে মাশাআল্লাহ, আপনাদের সারা বিশ্বের লোকে দেখছে। তো এই যে আমাদের এলেম, আমাদের যে একটা কিতাব লিখে গেলাম, একটা বই লিখলাম, সেই বই যতদিন মানুষ পড়বে, একটা মসজিদ তৈরি করে দিলাম, আল্লাহ আকবর, যতদিন থাকবে ততদিন আমি সব পেতে থাকবো, পাবো না, পাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এইসব কাজ ইখলাসের সাথে করার তৌফিক দান করুন, যেন আমরা কেবল জান্নাতের জন্য এইসব কাজ করি, তাহলে নিশ্চয়ই এই স্বভাব জারি থাকবে কেয়ামত পর্যন্ত। আর নম্বর তিন হচ্ছে, এমন ছেলে, এমন নেক ছেলে যে তার মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ আকবার। এমন সন্তান তৈরি করুন যে ছেলে আপনার জন্য আপনার মরার পর দোয়া করবে। আপনি যদি সন্তান হন একজন, এক ছেলে হুজুর কাছে জিজ্ঞেস করছে, হুজুর আমি যে নেক, আমি যে ভালো লোক, তা আমি কি করে জানবো, চিনব, আমি চিনব কি করে যে আমি নেক লোক, আমি সালেহ, তা আমি কি করে জানবো? তো বললে, তুমি কি তোমার মা বাপের জন্য দোয়া করো, রাব্বের হামহুমা কামা রব্বানি সাগিরা, দোয়া করো? বল, জি হ্যাঁ করি, আমি প্রত্যেক নামাজে দোয়া করি। বল, তাহলে তুমি নেক সন্তান। দলিল কি? আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, নেক সন্তান হলে সে মা বাপের জন্য দোয়া করবে। তাহলে তুমি সালেহ, তুমি নেক, কারণ তুমি মা বাপের জন্য দোয়া করো। সুতরাং এই কয়েকটা জিনিস জারি থাকবে, তার মধ্যে সাদকায়ে জারিয়া আমাদের উদ্দেশ্য, এই সাদকায়ে জারিয়া আপনার জন্য জারি থাকবে। আবু হুরায়রার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, মুমিন মারা যাওয়ার, মুমিনের মৃত্যুর পর তার আমল ও পুণ্য কর্মসমূহ হতে নিশ্চিতভাবে যা এসে তার সাথে মিলিত হবে, কবরেও মিলিত হবে। তা কি? ইলমান আল্লামাহু, সেই ইলম যা সে শিক্ষা করে, যে শিক্ষা দিয়েছে, প্রচার করেছে। আপনি দিতে পারেন, আপনার আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবেন, আপনার স্ত্রীকে শিক্ষা দেবেন, কাজে দেবে না? অবশ্যই। ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, প্রচার করেছে। আর ওয়ালাদান সালেহান তারাকাহু, যে নেক সন্তান রেখে মারা গেছে। আহা, নেক সন্তান রেখে মারা গেলে সেই ছেলে আপনার জন্য দোয়া করবে, আর সে যখন নেক আমল করবে তো আপনিও তার সেই স্বভাবের কিছু অংশ পাবেন, ওর স্বভাবের না, আপনি নেক ছেলে ছেড়ে গেছেন তার জন্য আপনি একটা স্বভাব পাবেন। আও ওয়া মুসহাফান ওয়ার রাসাহু, কিংবা একটা কোরআন রেখে গেছে বাড়িতে, আল্লাহ আকবার। আপনি কোরআনটা বাড়িতে রেখে গেলেন, মারা গেলেন, সেই কোরআন ছেলেরা পড়ছে, মেয়েরা পড়ছে, কিংবা আপনার বউ বৌমা পড়ছে, তো যে কেউ পড়লে সেই কোরআনের সব আপনি পেতে থাকবেন। আও মসজিদান বানা আহু, অথবা সে একটা মসজিদ বানিয়ে গেছে। আও বাইতান লিবনি সাবিলে বানাহু, অথবা কোন মুসাফির খানা বাড়িয়ে বানিয়ে গেছে। আও নাহারা নাজরাহু, অথবা সে কোন নালা বা ক্যানেল বা নদী খুঁড়ে গেছে, নদী তো খোঁড়া হয় না, ক্যানেল খোঁড়া হয়, নালা খুঁড়ে গেছে, সেখান সে দিয়ে মানুষ, আপনারা শুনেছেন নাহারে জুবাইদা, নাহারে জুবাইদা নাম শুনেছেন? কোথায়? মক্কাতে গেলে মিনাতে দেখবেন, মিনাতে নাহার একটা ওই ইটের তৈরি নাহর আছে, হজের সময় ওখানে পানি আসত, তখন তার এখনকার মতো পানি নয় যে হাত বাড়ালি পানি পড়তো, এখন তো মিনাতে আরাফাতে মাশাআল্লাহ হাত বাড়ালি পানি পড়ছে, সেরকম তো নাই, তখন পানির বড় কষ্ট, ওই মশকে করে করে, ছাগলের চামড়া করে করে পানি বয়ে বয়ে তারা সবের কাজ করত, পানি পান করাতো হাজিদেরকে। তো জুবাইদা, ওই যে আপনার হারুন রশিদের স্ত্রী সম্ভবত, তিনি এটা করেছিলেন যে হাজিদের জন্য একটা নহর জারি করেছিলেন, সেই সময় ওখানে পানি ঢালা হতো কোন নদী থেকে যেন, তো সেই নদী থেকে পানি আসতো, এসে মিনা আরাফাতের হাজিদের কি হতো, এই কয়েকটা দিন তারা উপকৃত হতো। তো এই যে নহর, যে যারা জারি করবে আমাদের দেশেও আছে না, আপনার নালা জারি করতে পারেন, যে নালার মাধ্যমে লোকেরা সেচ পাবে, উপকৃত হবে, তাহলে তারও স্বভাব আপনার বজায় থাকবে। আর সাদা কাতান না খরাজাহা মিন মালিহি ফি সিহ্হাতিহি ওয়া হায়াতিহি ইলহাকুহু মিন বাদি মাউতিহি, অথবা সে সেই সাদাকা যে সে নিজের মাল থেকে তার সুস্থ জীবিত অবস্থায় দান করে গেছে, সুস্থ জীবিত অবস্থায়, মরার সময় হাত তো মাছ বানা হয় ওইটা মসজিদে দিয়েছে না, সুস্থ অবস্থায় দান করতে হবে, ঠিক আছে। আর একটা দানের বেশি স্বভাব আছে, সেটা হচ্ছে যে আপনি আপনার প্রয়োজন আছে অথচ আপনি দান করছেন। এই হলো সাদকায়ে জারিয়া সম্পর্কে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সাদকায়ে জারিয়া করে মরতে পারি, তাহলে ইনশাআল্লাহ কবরেও আমরা সেই সাদকার স্বভাব পেতে থাকবো। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।